বেঈমানের অস্ত্রাঘাতে বিশ্ব মুসলিম আজ পর্যুদস্ত। ওরা তাই খোঁজে মুক্তির পথ, কিন্তু কোথায়? সে পথ হল 1400 বছর আগের ফেলে আসা অবিভক্ত সালাফি পথ। আহলে হাদিস আন্দোলনই ফিরিয়ে দিতে পারে তাদের সে হারানো শক্তি। বিশ্বজুড়ে শুরু হয়েছে আহলে হাদিস আন্দোলন, সারা দুনিয়ায় শুরু হয়েছে আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস আন্দোলন, আন্দোলন আন্দোলন, আন্দোলন আন্দোলন। বাতিলের ওই পথের বাধা আহলে হাদিস আন্দোলন, তাকলিদের ওই পথের কাঁটা আহলে হাদিস আন্দোলন, আধার রাতের পথের মশাল বলতে পারো কোন সে দল আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস আন্দোলন, আন্দোলন আন্দোলন। বিশ্ব জুড়ে সুর উঠেছে আহলে হাদিস আন্দোলন, সারা দুনিয়ায় সুর উঠেছে আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস আন্দোলন, আন্দোলন আন্দোলন, আন্দোলন আন্দোলন। পুঁজিবাদের সর্বনাশ আহলে হাদিস আন্দোলন, পুঁজিবাদের সর্বনাশ আহলে হাদিস আন্দোলন, কার ধুলিতে কাঁপতে থাকে দ্বৈতবাদের ওই আসন আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস আন্দোলন, আন্দোলন আন্দোলন। বিশ্ব জুড়ে সুর উঠেছে আহলে হাদিস আন্দোলন, সারা দুনিয়ায় সুর উঠেছে আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস আন্দোলন, আন্দোলন আন্দোলন, আন্দোলন আন্দোলন। শান্তি ফিরে আনবে কে আহলে হাদিস আন্দোলন, আল জিহাদের ময়দানে আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস যুব সংঘ বিপ্লবী এক বিস্ফোরণ, দাওয়াত ও জিহাদের আলোড়ন, দাওয়াত ও জিহাদের আলোড়ন, আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস আন্দোলন, আন্দোলন আন্দোলন। বিশ্ব জুড়ে সুর উঠেছে আহলে হাদিস আন্দোলন, সারা দুনিয়ায় সুর উঠেছে আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস আন্দোলন, আন্দোলন আন্দোলন, আন্দোলন আন্দোলন, আন্দোলন আন্দোলন, আন্দোলন আন্দোলন।